জীবনে। মানুষের আমল ভালো এবং মন্দ হওয়া, মানুষের আমল ভালো হওয়া খারাপ হওয়া, এটা নির্ভর করে মানুষের ভিতরে বিশ্বাস আর ইমানের উপরে, তার ইমানের উপরে যেরকম তার ইমান হবে, বিশ্বাস হবে, সে বিশ্বাস হবে তার আমল করবে। একজন মানুষের ভিতরে যদি বিশ্বাস দুনিয়ার বস্তুর উপরে হয় যে বস্তু দিয়ে সমস্যার সমাধান হবে আর বস্তু দ্বারা জরুরত পুরো হবে, যত বস্তু বেশি হবে জিন্দগি সুখের হবে, শান্তির হবে আর জিন্দগির সমস্যার সমাধান হবে, তো তার চাহিদা এবং তার মেহনত আর তার সব রকমের চিন্তাধারা বস্তু কেন্দ্রিক হবে। যে কত বেশি বস্তু জমা করা যেতে পারে, কত বেশি বস্তুর মালিক হওয়া যেতে পারে, কত বেশি বস্তুর কাহার জমা করা যেতে পারে, আর যে কোনো কোম্পানি হোক, যে কোনো কত হোক, আমাকে অনেক বস্তুর অধিকারী হতে হবে, অনেক বস্তুর মালিক হতে হবে। যখন মানুষের মধ্যে এ ধরনের গলা প্রচুর পয়দা হয়ে যায়, সেই গলা প্রচুরের কারণে তার আমল নষ্ট হয়ে যায়, তার চিন্তাধারা নষ্ট হয়ে যায়, তার কিছুর নষ্ট হয়ে যায়। গলের রাস্তাতে তার চিন্তাধারা, আর গলের রাস্তাতে কিছুর করে, আর গলের রাস্তাতে চলা শুরু করে, আর এই গলের রাস্তা চলার কারণে বস্তু মানুষের জীবনের মধ্যে নিরাপত্তাহীনতা আছে, মানুষের জীবনের মধ্যে অস্থিরতা আছে, মানুষের জীবনের মধ্যে অশান্তি আছে, পরেশানি আছে। আর সবগুলোর মূল হল ভুল একদিন গলত একদিন দিনের মধ্যে, যে বস্তু দিয়ে আসবাব দিয়ে জিন্দগির সমস্যার সমাধান। তাই আল্লাহ তাআলা যখন থেকে মানুষকে বস্তু দেখতে পাঠানো শুরু করছেন, নবী রসুলদেরকে দুনিয়াতে পাঠানো শুরু করছেন, নবী রসুলগণ আছে, এই দাওয়াত দিয়েছেন ইউহান্নাস কুল লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, এই দুনিয়ার মানুষ তোমরা দেখতেছ বস্তু থেকে হওয়া, আসলে বস্তু থেকে কিছুই হচ্ছে না, সব বস্তুর পয়দা করেনা সৃষ্টি করেনা আল্লাহ, তার হুকুমে সব কিছু হচ্ছে। বস্তুর মধ্যে লাভ লোকসানের কোনো ক্ষমতা নেই, বস্তুর বস্তুর ভিতর থেকে যা কিছু প্রকাশ হচ্ছে বস্তুর নিজস্ব ক্ষমতা নয়, এই আল্লাহ তারেরই ক্ষমতা, আল্লাহ তাদের হুকুমে হচ্ছে। এই সূর্য দেখতেছে আলো দিতেছে, সারা পৃথিবীর অন্ধকার দূর করতেছে, সারা পৃথিবীকে আলোকিত করতেছে, এটা সূর্যের নিজস্ব ক্ষমতা নয়, সূর্যের মধ্যে যে আলো সে আলো আল্লাহ তাদের পয়দা করা, আল্লাহ তালা তার মধ্যে আলো রেখেছেন। যদি আল্লাহ তালা সূর্যের মধ্যে আলো না রাখতেন, আলোর পরিবর্তে অন্ধকার রাখতেন, তো সারা দুনিয়াতে অন্ধকারে ছড়াইতো, আলো ছড়াইতো না। সূর্যের নিজস্ব কোনো ক্ষমতা নেই আলো দেওয়ার, যতক্ষণ আল্লাহ তালার হুকুম থাকবে আলো দেওয়ার ততক্ষণ সে আলো দেবে, আর যখন আল্লাহ তালা হুকুম হতে যাবে তখন সে তার আলো দিতে পারবে না, সে আলো আলো বিতরণ করতে পারবে না, তার ক্ষমতা নেই। যখন আল্লাহ তালা সূর্য গ্রহণের মাধ্যমে সূর্যের আলোকে পেরে নেন, তো সূর্য নিজের ক্ষমতা বলে কিছুই করতে পারে না। চন্দ্র গ্রহণের মাধ্যমে যখন চন্দ্রের কিরণকে আল্লাহ তালা পেরে নিয়ে যান, তো চন্দ্র নিজের ক্ষমতা বলে কিছুই করতে পারে না। এই দুনিয়ার কোনো জিনিস থেকেই কিছু হয় না, আল্লাহ তালা কোনো সিস্টেমের অধীন না। দুনিয়াতে আল্লাহ তার বিভিন্ন সিস্টেমে বিভিন্ন সবক আল্লাহ তালা মাধ্যম আল্লাহ তালা পয়দা করেছেন, এগুলো মানুষের পরীক্ষার জন্য পয়দা করেছেন, এসব মাধ্যম আসল নয়, আল্লাহ তালা আল্লাহ থেকে সব কিছু হচ্ছে, এসব মাধ্যম থেকে কিছুই হচ্ছে না। আল্লাহ পাক যদি চান দুনিয়াতে যে আসবাবের জগতে যে সিস্টেম আর যে মাধ্যম আল্লাহ তালা রেখেছেন, যদি চান তার কুদরতকে ইস্তেমাল করে এই মাধ্যম ছাড়েন এবং এই আসবাব ছাড়েন আর এই সিস্টেম ছাড়েন আল্লাহ তালা করতে পারেন, আল্লাহ তারা করতে পারেন। আল্লাহ পাকের আল্লাহ পাক আগুনের মধ্যে দাহিত্য শক্তি রেখেছেন, জ্বালানোর শক্তি রেখেছেন, কিন্তু এই শক্তি আগুনের নিজস্ব নয়, এই শক্তি আল্লাহ তারা, আল্লাহ তারা যতক্ষণ আগুনের মধ্যে জ্বালানোর ক্ষমতা রেখে দেবেন ততক্ষণ আগুন জ্বালাবে, আর যখন আল্লাহ তারা আগুনের জ্বালানোর ক্ষমতাকে রহিত করে দেবেন, তো আগুন থাকা সত্ত্বেও সে জ্বালাতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের আগুন জ্বালাতে পারে নাই, আগুন বাহ্যিকভাবে ঠিকই ছিল, আগুনের মধ্যে জ্বালানোর ক্ষমতাও ছিল, সব কিছু ছিল, কিন্তু আল্লাহ তালার নিষেদ ছিল আগুনকে, যে তুমি জ্বালাও না তাকে, বরং তুমি শান্তিদায়ক হয়ে যাও তার জন্য, শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও তার জন্য। তাহলে ভাইয়া বুঝুন তো, আগুন জ্বালায় জ্বালায় না, তখন আল্লাহ তালার হুকুমে জ্বালায়, আর যখন আল্লাহ পাকের হুকুম হয় তখন আগুন জ্বালাতে পারে, আর আল্লাহ পাক যখন হুকুমকে উঠে নেন তো আগুন জ্বালাতে পারে না। ইসমাইল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম তার নবুয়তের শক্তি একজন নবীর গায়ে তার সাথে পুরুষের শক্তি থাকে, তার সমস্ত শক্তি দিয়ে আল্লাহ তাআলার হুকুমকে পুরো করার জন্য বাহ্যিকে আভ্যন্তরীণ ভাবে সব রকমের শক্তি প্রয়োগ করে কোনোকে আল্লাহ নামে কোরবান করতে চাইলেন, কিন্তু ছুরি কাটে না, ছুরি কাটে না। তিনি আত্মজ্ঞ হয়ে গেলেন, কি ব্যাপার, ছুরি ফেলে দিলেন, ছুরি একটা পাথরের উপর পড়লো তো পাথর কেটে গেল, পাথর পাথর টুকরো হয়ে গেল, কিন্তু ছুরি ইসমালের সঙ্গে কাটে না, কেন কাটে না, আল্লাহ তাআলার হুকুম নাই, ছুরি কাটে না। ছুরির মধ্যে যে কাটার ক্ষমতা আল্লাহ তাআলা রেখেছেন, আল্লাহ তাআলা রেখেছেন। এমনি দেখা স্বাভাবিকভাবে আমরা যেটা দেখি সেটা হলো যে পানি ডুবে, পানিতে তার জিনিস ডুবে যায়, কিন্তু পানির ডুবানোর ক্ষমতা এসে তার নিজস্ব নয়, তার মধ্যে ডুবানোর ক্ষমতা আল্লাহ তাআলা রেখেছেন। আল্লাহ তাআলা যতক্ষণ রাখবেন ক্ষমতা পানি ডুবাইতে পারবে, আর যখন আল্লাহ তাআলা ক্ষমতা উঠিয়ে নেবেন সে পানি ডুবাইতে পারবে না, সে পানি ডুবাইতে পারবে না। মুসালামের জন্য আল্লাহ তাআলা পানির ভিতর দিয়ে রাস্তা করে দিয়েছেন, পানির ভিতর দিয়ে রাস্তা করে দিয়েছেন, এবং ফেরাউনকে আল্লাহ তাআলা ওই রাস্তাকে আবার পানি দিয়ে ডুবাই দিয়েছেন, পানি দিয়ে ডুবাই দিয়েছেন। আর মুসালামের জন্য পানি যে পানি থেকে বের হওয়ার রাস্তা বের করে দিয়েছেন। মুসালামের কওমের জন্য পানির দরকার, পানীয় পানির দরকার, বিরাট ময়দানের মধ্যে লক্ষ লক্ষ রোজ জমা, তাদের পানির প্রয়োজন হয়েছে। তো আল্লাহ তারা মুসালাম আল্লাহ কাছে দোয়া করলেন যে আল্লাহ এদের পানির প্রয়োজন, এদেরকে পানি দেন। তো আল্লাহ তাআলা কি বললেন, যে তুমি পানির জন্য মাটি খোদো এবং নিচে থেকে পানি বাইর করে ব্যবস্থা করো, এটা বললেন না। আল্লাহ তাআলা তার দুনিয়ার নিজাম আর ব্যবস্থা আর মাধ্যমের খেলাফ সিস্টেমের খেলাফ উনাকে বললেন, সবচেয়ে যা আছে আসল হাজার, যে মূর্খা তোমার হাতে যে লাঠি আছে ওই লাঠি দিয়ে পাথরের উপরে আঘাত করো, পাথরের উপরে আঘাত করো। এই আঘাত শুধু পাথরের উপরে নয়, এই আঘাত প্রাণের পর্যন্ত বুদ্ধিমান যারা নিজেদেরকে বুদ্ধি বুদ্ধিজীবী মনে করে, আর বুদ্ধি আর জ্ঞান আর দুনিয়াবি চিন্তাধারার লাইনে, এবং দুনিয়াবি আপনার এই চাঞ্চ আর বিজ্ঞানের লাইনে যাদেরকে সব যারা নিজেদেরকে উন্নত মনে করে, তাদের আকল আর জ্ঞানের উপরে রাখি লাগায়, এবং তাদের জন্য যে চ্যালেঞ্জ যে পানি মাটিতে মাটির নিচে নয়, মাটির নিচে যে পানি আছে সেটাও আল্লাহ তাআলাই রেখেছেন, পানির যে লেয়ার আছে, কিন্তু আল্লাহ তাআলা মুখাপেক্ষি নন পানির জন্য যে পানি তিনি মাটি থেকে মাটির নিচ থেকে নিয়ে আসবেন। আল্লাহ যদি চান পাথর থেকে পানি বের করবেন, পাথর থেকে পানি বের করবেন। এমনিভাবে মানুষ সৃষ্টি করার আল্লাহ পক্ষের যে নিজাম দুনিয়াতে আল্লাহ তাআলা চালাইছেন, প্রথম মানুষকে আল্লাহ তাআলা পয়দা করলেন মা ছাড়া বাপ ছাড়েন, মা বাপ ছাড়াই প্রথম মানুষকে আল্লাহ তাআলা তৈরি করলেন। এরপরে আল্লাহ তাআলা এমনিভাবে অন্যান্য প্রাণীগুলোকে প্রথম যে প্রাণীদেরকে আল্লাহ তাআলা তৈরি করলেন, তো তাকে মাদে ছাড়াই তৈরি করলেন। মাদি ছাড়াই তৈরি করলেন, মাদা মাদি ছাড়াই তৈরি করলেন, প্রথম জানোয়ারটাকে, প্রথম বকরিটাকে, প্রথম গরুটাকে, প্রথম মানুষকে আল্লাহ তাআলা মেয়ে পুরুষের সেটা জেনে তো বেড়ে করে দিয়ে আল্লাহ তাআলা পয়দা করে দিয়েছেন। আল্লাহ তাআলা যদি পয়দা করতে চান আল্লাহ মায়ের থেকে পয়দা করার জন্য মোটা করতে নয়, আল্লাহ তাআলা যদি মানুষ পয়দা করতে চান তো মানুষ পুরুষ এবং মহিলা করে আল্লাহ তাআলা পোকা করতে নেন, এই নিজাম ব্যবস্থাপনা করে আল্লাহ তাআলা পোকা করতে নেন। আল্লাহ যদি চান তো আকাশ থেকে দর্শন হবে ন্যায়, আর ন্যায় থেকে দর্শন হয় পানি। আল্লাহ যদি চান প্রত্যেকটা পানির কোটার পরিবর্তে একজন কোনো মানুষ আল্লাহ তাআলা দর্শন করবেন, একজন কোনো মানুষ বর্ষা হবেন, আল্লাহ তাআলা তার জন্য পারবেন না, আল্লাহ তাআলা পারবেন। একটা কাঁঠাল, একটা কাঁঠালের মধ্যে অনেকগুলো কোষ থাকে, আর একটা কাঁঠাল খোলা করে দেখা গেল কোষ নেই, প্রত্যেক কোষের পরিবর্তে একটা করে মানুষ আছে। আল্লাহর জন্য কি অসম্ভব, যিনি কাঁঠালের ভিতরে কোষ পয়দা করতে পারবেন তিনি সেখানে মানুষ পয়দা করতে পারবেন না, যিনি মায়ের কাছে মানুষ পয়দা করতে পারেন তিনি কি গাছে মানুষ পয়দা করতে পারবেন না, অবশ্যই পারবেন। আল্লাহ তাআলার নিজাম আর আল্লাহ পক্ষের ব্যবস্থাপনা যে জাহিরি যেগুলো আছে এগুলোরও আল্লাহ তাআলা মুখ্য শক্তি নেন, এগুলো আল্লাহ পাক মানুষের পরিচয় জন্য দিয়েছেন। আর আল্লাহ নবীজিকে দিয়ে দাওয়াত দিয়েছেন যে তোমরা এসে তার দাওয়াত দাও সারা দুনিয়ার মানুষকে, এই দুনিয়ার মানুষ একদিন করে বিশ্বাস করে অন্তরের মধ্যে একদিন পয়দা করে যে আল্লাহ তারা কোন মহাজ নেন, আল্লাহ তারা একটা সত্তা এবং তিনি মহান আর তিনি সমগ্র জগতের মালিক। তিনি জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত, এক ফোটা পানি থেকে নিয়ে মহাসমুদ্র পর্যন্ত, একটা বালু থেকে নিয়ে পাহাড় পর্যন্ত, সূর্য থেকে নিয়ে ইব্রাহিম পর্যন্ত, এই দুনিয়াতে ছোট বড় যত সৃষ্টি জগৎ আছে এই সমস্ত সৃষ্টি জগতে তিনি একমাত্র কালু মানব এবং তিনি একমাত্র পয়দা করলে চেষ্টা। আর এই সমস্ত সৃষ্টি জগৎ সৃষ্টির পরে তারা সে স্বাধীন নয়, সকলে তার নিয়ন্ত্রণের মধ্যে আছে, আল্লাহ তারা নিয়ন্ত্রণের মধ্যে আছে। আল্লাহ নিয়ন্ত্রণের বাইরে কোন সৃষ্টি কোন কেউ আল্লাহ তাদের নিয়ন্ত্রণের বাইরে নেই। এবং আল্লাহ তার সকলের অবস্থা এবং অবস্থানকে প্রতি মুহূর্তে তিনি দেখতেছেন আর প্রতি মুহূর্তে তাদের খবর রাখেন এবং সমগ্র দুনিয়ার সমস্ত মুসলিমের প্রয়োজন ও জরুরতগুলো এককভাবে তিনি পুরা করতেছেন এবং এদের জন্য আসবাব আর এদের জন্য মাধ্যম ও অসুলের ইন্তজাম তিনি করে দিতেছেন, তাদের কাছে রুজি পৌঁছার ব্যবস্থা রাস্তা তিনি করতেছেন। আর তিনি রুজি পৌঁছানোর জন্য বাহ্যিক এবং বুনিয়াদি কোন পন্থা এবং মাধ্যমের মুখপত্রি নেন। তিনি যদি চান সরাসরি রুজি পৌঁছাবেন তার মুখলোকের কাছে, তিনি কুদরত রাখেন, ক্ষমতা রাখেন। এর দুনিয়ার মানুষ যিনি এত বড় ক্ষমতার অধিকারী, যা তিনি এত বড় সত্তা, এত মহান সত্তা, যার হাতে সবকিছু যার নিয়ন্ত্রণ রয়েছে এবং আসমানের জমিনের সবকিছু নিয়ন্ত্রণ যার হাতে রয়েছে, তোমরা তাকে তার প্রতি বিশ্বাস স্থাপন করো, অন্তরের মধ্যে তাকে ঘটাও, তার ব্যক্তি তার থেকে হওয়ার নতুন অন্তরের মধ্যে ফায়দা করো, তাহলে তোমাদের জিন্দগি কামিয়াব হয়ে যাবে, তোমরা জমিনকে সফলতা লাভ করতে পারবে, আশ্রাতে সফলতা লাভ করতে পারবে। যখন মানুষের মতের দেশটা বুজুর্গ হজরত মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ বলতেন, যে মানুষের এতিম যখন কমি হয়ে যায় তো তার জিন্দগি কমি হয়ে যায়, তার জিন্দগি সর্বতের উপর চলতে থাকে। এবং মানুষের এতিম যখন নষ্ট হয়ে যায় ভিতরে তো তার জিন্দগি নষ্ট হয়ে যায়, তার আমল নষ্ট হয়ে যায়। আজকে মানুষের আমল নষ্ট হওয়ার একমাত্র কারণ হলো তার এতিমের খারাপই, আর মানুষের আমল বড় হওয়ার একমাত্র রাস্তা হলো এতিমকে শুদ্ধ করা, এতিমকে সহি করা, সহি এতিম অন্তরের মধ্যে পয়দা করা। এজন্য সমস্ত নদী ও রসুলগণ একই পরমাণু অভিনেতা আসছেন, একই আওয়াজ নিয়ে অভিনেতা আসছেন, ও দুনিয়ার মানুষ তোমাদের ভিতরের অতিমকে সহি করো, তোমাদের ভিতরের অতিমকে সুন্দর করো, তোমরা তোমাদের ভিতরের আল্লাহ তারা বরফের মহাত্মের অতিমকে দেখাও, আল্লাহ থেকে হওয়ার অতিমকে দেখাও, আল্লাহ আল্লাহ পাখির থেকে আল্লাহ পাখির সমস্যা সমাধান করি, আল্লাহ পাখির রুচি দান করি, আল্লাহ পাখির হায়াত মহাতের মানুষ, সুস্থতা অসুস্থতার মানুষ, ইজ্জত ও জিল্লত সম্মান অপমানের মানুষ, এবং দুনিয়ার সমস্ত যত অবস্থা ভালো এবং মন্দ এই সমস্ত অবস্থা আল্লাহ তারা পক্ষ থেকে আসতেছে, আর এটা তোমাদের আমলের উপরে আসতেছে, আর তোমাদের আমল তোমাদের অতিমের উপর নির্ভর করে। তোমাদের অতিম যদি সুন্দর হয়ে যায়, সুন্দর হয়ে যায় আল্লাহ এর কারণে তোমাদের আমল সুন্দর হয়ে যাবে, আর তোমাদের আমল ভালো হয়ে যাবে, আর তোমাদের আমল যদি ভালো হয়ে যায় তা আল্লাহ তারা তোমাদের দুনিয়ার হালাতকে সুন্দর করে দেবেন, ভালো করে দেবেন, আখেরাতের হালাতকে আল্লাহ তারা ভালো করে দেবেন। দুনিয়ার হালত ভালো হওয়া আর দুনিয়ার অবস্থা উন্নত হওয়া আর দুনিয়ার অবস্থা মানুষের সুন্দর হওয়া এবং মানুষের জন্য নিরাপদ হওয়া, এটা মাল দৌলতের উপরে আজ্ঞাদের উপরে নির্ভর করে না, এটা ভালো আমলের উপর নির্ভর করে। কেননা আলোক আল্লাহ তারা দুনিয়াতে পারেন অমা আশা দেখুন মুসি দেখুন সদনা চাষা দেখ আয়োজন অয়াং দেখুন, তোমাদের উপরে যে সমস্ত খারাপ অবস্থাগুলো আছে এইসব খারাপ অবস্থাগুলো তোমাদের গোদামলের কারণে আছে, তোমাদের খারাপ আমলের কারণে আছে। তোমাদের আমল যখন নষ্ট হয়ে যায় তো আল্লাহ তারা নারাজ হয়ে যান, আর আল্লাহ তারা নারাজ হয়ে আসমান থেকে খারাপ হালতের ফেসলা করে। তোমরা এটা মনে করলেও না যে তোমাদের জ্ঞান বিজ্ঞান আর তোমাদের লেখাপড়ার বিদ্যা আর তোমাদের মাল দৌড়ের আসবাস আর দুনিয়ার জীবিকের বস্তুর উন্নতি এসব কিছু তাতে তোমাদের জিন্দগির অবস্থার কোন সম্পর্ক নেন, এগুলো যারা তোমাদের জিন্দগি বলবে না, এগুলোর মধ্যে আল্লাহ তালা জিন্দগি বানার কোন একবার রাখেন নেই। এগুলোর মধ্যে আল্লাহ তালা জিন্দগি বানানোর জন্য নবীদের মাধ্যমে আমল বেচাচ্ছেন, আমল বেচাচ্ছেন, যে নবীদের বেচানো আমল যদি আমরা করি, যে আমল নবীরা বেচাচ্ছেন, তাহলে আল্লাহ তালা ওই আমলের গল্পকে আমাদের জিন্দগিকে বানাই দিবেন, দুনিয়ার জিন্দগিকে বানিয়ে দিবেন, আখরাতের জিন্দগিকে আল্লাহ তারা বানিয়ে দিবেন। আর যদি আমাদের আমল নষ্ট হয়ে যায়, আমাদের আমল ডুবে যায়, তো দুনিয়ার জনসম্পদ যদি কারণের মতো আমাদের কাছে পেঁচে যায়, সারা দুনিয়ার যদি আমরা শ্রেষ্ঠ জনসদরে হয়ে যাই, আর সারা দুনিয়ার মাল আসবাব আর সারা দুনিয়ার সব রকমের আরাম আয়সের আসবাব আমাদের কাছে হাসিল হয়ে যায়, আমরা হাসিল করতেও পারি, তাহলে আমাদের জিন্দগি কখন বন্ধবে না এবং আমাদের জিন্দগির পরেশানি দূর হবে না। আমরা আমার দুনিয়াকে চালিয়ে হতে পারবো না, আখরাকে চালিয়ে হতে পারবো। আমাদের দুনিয়ার আখরাকে চালিয়ে দেওয়ার একটাই রাস্তা, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে আমরা আল্লাহ তাআলার প্রতিদিন দিনের মধ্যে পয়দা করি, আল্লাহ পাকের প্রতি, আল্লাহ পাকের ওয়াদানি ও আল্লাহ পাকের সত্যবাদের প্রতি বিশ্বাস অন্তরের মধ্যে স্থাপন করি, আল্লাহ পাকের বরাতের তিনটি দিনের মধ্যে পয়দা করি, আল্লাহ পাকের সবকিছু হওয়ার এই তিন দিনের মধ্যে পয়দা করি এবং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বাঁচানোর তরিকে জিন্দগি যাপন করি, যাপন করি, এটাই একমাত্র পন্থা, এটাই একমাত্র রাস্তা কামিয়াবি হাসিল করার আল্লাহ তাআলার খাজানা থেকে। কামিয়াবি আল্লাহর খাজানা থেকে আসবে না, কামিও আল্লাহ তাআলার খাজানা থেকে আসবে। আল্লাহর খাজানার মধ্যে সব কিছু রয়েছে, সব কিছুর ভান্ডার, সব কিছুর খাজানা আল্লাহ তাআলা করতে আসবে, আল্লাহর কাছ থেকে আসবে। সুখের সুখের ভান্ডার, অসুখের ভান্ডার, শান্তির ভান্ডার, অশান্তির ভান্ডার, ইজ্জতের ভান্ডার, দুর্নীতির ভান্ডার আল্লাহ তাআলা করতে। কিন্তু আল্লাহ পাক দেওয়ার জন্য আমলকে রাস্তা বানাইছেন, সুখ দেওয়ার জন্য, শান্তি দেওয়ার জন্য, ইজ্জত দেওয়ার জন্য, সম্মান দেওয়ার জন্য, নিরাপত্তা দেওয়ার জন্য আল্লাহ তাআলা শর্ত রেখেছেন যে তোমরা আমলকে জানাও, আমলকে সুন্দর করো। হযরত নূহ আলাইহিস সালাম তার কওমকে বলতেছেন যে তোমরা যদি অত্যাচার করো, অতীত থেকে যদি তওবা করো, আল্লাহর কাছে মাফ চাও, আর জিন্দগিকে যদি শুধরাও, আর ইমান আমলের দুনিয়াগুলোকে জিন্দগিকে উঠাও, তা আল্লাহ তোমাদের দুনিয়ার জিন্দগিও বানিয়ে দেবেন, আখেরাতের জিন্দগিও বানিয়ে দেবেন। দুনিয়াতে তোমাদের অভাব অনুদানকে দূর করে দেবেন, আর আল্লাহ পাক তোমাদেরকে পুষ্টি দিবেন, এবং আল্লাহ পাক তোমাদের মালে আওলাদের মধ্যে বরকত দিবেন, এবং তোমাদের জিন্দগিকে আল্লাহ তাআলা সুন্দর করে দিবেন, আরামদায়ক জিন্দগি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে দিবেন, নিরাপদ জিন্দগি দুনিয়াতে আল্লাহ তাআলা দিবেন, বরকতের জিন্দগি আল্লাহ তাআলা দুনিয়াতে দান করবেন, মহব্বতে ভালোবাসার জিন্দগি আল্লাহ তাআলা দুনিয়াতে দান করবেন, ইনসাফের জিন্দগি আল্লাহ তাআলা দুনিয়াতে দান করবেন, আর মৌতের পরে সবর থেকে যে জিন্দগি শুরু হবে সেই জিন্দগিতে সমস্ত ধারী তার হয়ে যেতে পারে মানুষ তার ইমানের আর আমলের দ্বারা। যদি দুনিয়া যদি মেহনত করে, সেই ইমান দিনের মধ্যে পয়দা করে থাকে, আর সেই অতীত দিনের মধ্যে পয়দা করে থাকে, আর আমলকে যদি সুন্দর করে থাকে, তো আল্লাহ তাআলা আখিরাতের ঘাটিগুলোও তার পার করে দিবেন, সহজ ভাবে আসান ভাবে আল্লাহ আখিরাতের ঘাটিও পার করে দিবেন। এবং এই কার্যগুলো আল্লাহ তাকে চিরস্থায়ী কামিয়াবি আর চিরস্থায়ী ইজ্জত ও সম্মান আর চিরস্থায়ী এই কার্যগুলো সফলতার জায়গা জান্নাতের মধ্যে পৌঁছে দেবেন, যেখানে কোনোদিন মমতা আসবে না, যেখানে কোনোদিন যৌবন শেষ হবে না, যেখানে কোনোদিন স্বাস্থ্য স্বাস্থ্যহানি ঘটবে না, আর সুস্বাস্থ্য আল্লাহ তাআলা চিরস্থায়ী সুস্বাস্থ্য আল্লাহ দান করবেন, এবং না যে নিয়ামত আর বোধ বৃহস্পতির আসবাদে ধরা এই জান্নাতের জিন্দগি, যেখানে আর কোনো দুঃখ হবে না, কষ্ট হবে না, আরাম আয়েসের জিন্দগি হবে, সেই কামিয়াবির জিন্দগি আল্লাহ তাআলা দান করবেন। ওই ব্যক্তিকে যদি সে দুনিয়াতে মেহনত করি, নিজের ইমানকে বানাইছে, নিজের আমলকে বানাবে। আল্লাহ বুঝব এটাই ছিল নবীদের দাওয়াত, তমাম নবীরা একটি মানুষকে এটাই বলছেন, এই দুনিয়ার এই জগৎ, এই পত্রের জগৎ তোমাদের জন্য পরীক্ষার জগৎ, আল্লাহ পরীক্ষার জন্য তোমাদেরকে পাঠাইছেন। দেখা যাবে জাহির থেকে বাহ্যিক থেকে বস্তু থেকে হওয়া, কিন্তু আসলে বস্তু থেকে হচ্ছে না, আল্লাহ থেকে শক্তিতে হচ্ছে। তোমরা আল্লাহ নতুন নতুন জিন্দগি যাপন করো, তোমরা আল্লাহ তাআলার নতুন গুলোকে পুরা করো, আল্লাহ তাআলার নিষেধ গুলো থেকে নিজেদেরকে বাঁচাও, তাহলে আল্লাহ তোমাদের প্রতি রাজি হয়ে যাবেন, আর যার প্রতি আল্লাহ রাজি হয়ে যাবেন তার দুনিয়া বন্ধ আখেরাতে বন্ধু। আর তার জন্য রাস্তা হল যে নবী যমুনার নদীতে নবীর নবীয়তির উপর বিশ্বাস এবং নবীর চমকে জিন্দগি যাপন করা, এবং নবীকে আল্লাহ তাহলেও পাঠিয়েছেন, আর তাকে আল্লাহ মাধ্যম বানাইছেন, আল্লাহ এবং তার বান্দাদের মাধ্যমে তিনি আদর্শ, তার আদর্শ জিন্দগিকে গড়ে তুলতে হবে। যে নবীরা আসতো আল্লাহ তারা রাজামিয়তের দিকে যাওয়ার দিকে, আর আল্লাহ পক্ষের পক্ষ থেকে যে নবীয়তা হতালে আল্লাহ ওনাকে দিয়েছেন, ফলের দিকে দাওয়াত দিবেন আর দাওয়াত দিবেন আখরাতের দিকে দাওয়াত দিবেন। যখন আমাদের জিন্দগি দেখতে নবীদের বাঁচানো তরিকার উপর এসে যাবে তো আল্লাহ তাহলে আমাদের প্রতি রাজি হবেন, আল্লাহ দুনিয়ার জিন্দগি আর তাদের জিন্দগিকে বানিয়ে দেবেন। এই জন্য বুঝলব আল্লাহ তালা যেতে থেকে নদীদেরকে দেখাইছেন, নদীরা মানুষের মেয়ে জানিয়েছে মেহনত করেছেন আর মানুষদেরকে ইমান আমলের প্রতি দাওয়াত দিয়েছেন। যারা নদীদের দাওয়াতকে কবুল করেছে ইমান এনেছে আমল মেয়াদ আমল বেলায় জিন্দগি এখতিয়ার করেছে, তারা সংখ্যা কম ছিল অথবা বেশি ছিল, তাদের কাছে মাল আসবাব ছিল অথবা ছিল না, আল্লাহ তালা সর্ব অবস্থায় তাদেরকে সফলতা দান করেছেন, কামিয়াব করেছেন। আর যারা নদীদের দাওয়াতকে মানেনি এবং নদীদের বাঁচানো রাস্তাকে এখতিয়ার করেনি, তারা সংখ্যা বেশ কম বেশি ছিল কম ছিল, তাদের কাছে দুনিয়াবী শক্তি ছিল আসবাব ছিল তামাম ছিল, কিন্তু এত সত্ত্বেও আল্লাহর আজাদ থেকে তারা বাঁচতে পারেন, আল্লাহর আজাদ থেকে তারা বাঁচতে পারেন। সংখ্যাগরিষ্ঠতা ছিল তাদের, কিন্তু তারা আল্লাহর আজাদ থেকে বাঁচতে পারে না, কেন তারা আল্লাহ তালার উপর ইমান আনি নাই, তারা নদীর নদীর নদীয়তের উপর ইমান আনি নাই, তাদের নদীর বাঁচানো রাস্তাকে এক্তিয়ার করে নাই। তা আল্লাহ তালা আশ্চর্য এবং সংখ্যাগরিষ্ঠতা হওয়া সত্ত্বেও তাদেরকে ধ্বংস করে দিয়েছে। এমনি তাদের কমে আজ কমে তুমুল কমে আজের গায়ে গোট ছিল, গায়ের শক্তি ছিল, তাদের গায়ে এত শক্তি ছিল যে তারা বড় বড় গাছকে কমে শীতের সহ মাটি থেকে উপরে আনতে এত শক্তি তাদের গায়ে ছিল। তাদেরকে নদী যখন আসে দাওয়াত দিলেন হুদায় আসেন, সে আমার কম তোমরা আল্লাহ তাদের উপর ইমান আনো, আমি আল্লাহর নবী, আল্লাহ তালা আমাকে পাঠাইছেন তোমাদের কাছে, আল্লাহ কাছের মহান সত্তা যিনি সমগ্র জগতের পয়দা করেনওয়ালা বানানোওয়ালা আসমানে জমিনের মানুষ চন্দ্র সূর্যের মানুষ গ্রহ নক্ষত্রের মানুষ এবং গাছপালা তরুণতার মানুষ এবং সমস্ত মকলুকের মানুষ সমুদ্র মহাসমুদ্র পাহাড় আর মরুভূমি আর জমিন সব কিছু যার আয়ত্ত রাত আর দিন দিন সস্তা খালেক মালেক এবং সমস্ত সমগ্র জগতের রুজিদাতা যিনি সে এত সত্তা মহান আল্লাহ তার সাথে কোন সরস্বরূপ নেই, তিনি চিরঞ্জীব সত্তা সবসময় থেকে আছেন সবসময় থাকবেন আর সর্ব অবস্থায় সর্ব জায়গায় বিরাজমান আর সমস্ত মতিদের সকল অবস্থা সর্ব অবস্থায় তিনি দেখে তিনি জানেন কোন কিছু কোন ছোট থেকে ছোট মতিপুর অবস্থা জানার ব্যাপারে অন্য কোনো কিছু আল্লাহ তালার মাঝখানে আর এই মকলুকের মাঝখানে বাধা হতে পারে না। এমনকি বলা হয়েছে বিশাল পাহাড় আর পাহাড়ের বিশাল স্তূপ মাটির বা বাতারের আর তার নীতি তিনি চলতে আছে ওই ক্ষেত্রে ওই জিনিসকে দেখার ব্যাপারে আল্লাহর মাঝখানে পাহাড়ের বিশাল স্তূপ বাধা হতে পারে না। আল্লাহ এবং ওই ওই মুখে রোপণে রোপণ যে জিনিসের অবস্থা জানার ব্যাপারে আল্লাহর জন্য মাঝখানে ওই বিশালের স্তূপ বাধা হতে পারে না। সমুদ্রের যদি উত্তর দেশে কি জিনিস আছে সেটাকে দেখার ব্যাপারে সমুদ্র এখন জানি কোন দাদা হতে পারে না, আল্লাহ তালা সেই জিনিসটাকে দেখতে চান। আসমান ও জমিনের সব জায়গাতে রাত্রে ও দিনে আলোতে তো আলোতে আলোতে অন্ধকারে কোথায় কি জিনিস আছে সব কিছু অবস্থা এবং অবস্থান তার মুরগি তার চলাফিরা তার ঘুরাফিরা তার প্রয়োজন তার পরিবেশ তার চাহিদা তার মুরগি তার সব কিছু তার নিরাপত্তা তার রেকর্ডের সব কিছুর জিম্মদারি আল্লাহ তালার। আল্লাহ তালা প্রত্যেকের সমস্ত জরুরতকে প্রতি মুহূর্তে জানতেছেন পুরা করে দিতে জানতেছেন তিনি পুরা করে দিতেছেন, তিনি কারো মুখে শক্তি নেন, তিনি কর্মসূচি মহান সত্তা, তিনি নদীদেরকে এই দায়িত্বের মেহনত দিয়ে পাঠিয়েছেন যে যাও আমাদের বা আমার বান্ধব বান্ধবীদের মধ্যে মেহনত করে আর মেহনত করে তাদেরকে আমার দিকে দাওয়াত দেয়। নদীরা আছে মানুষকে আল্লাহ তালার দিকে দাওয়াত দিয়েছে, এই দুনিয়ার মানুষ তোমরা এক আল্লাহকে বিশ্বাস করো, এক আল্লাহর প্রতি ইমান আনো যার কোনো সুরক্ষা যিনি চিরঞ্জীব সত্তা যিনি সবসময় থেকে আছেন সবসময় থাকবেন, তার কাছ থেকে তোমরা এসেছো তার কাছে তোমাদেরকে ফিরে দিতে হবে, তার কাছে তোমাদেরকে ফিরে দিতে হবে। দাওয়াত দিলেন নবীলাম দাওয়াত দিলেন আজকে যে তোমরা আল্লাহ তালার উপর উঠে জানো তোমরা তোমাদের দায়ের যে শক্তি আছে ওই শক্তি তোমাদের নিজস্ব নয়, এটা আল্লাহ তালার দেওয়া শক্তি, যেটা তো আল্লাহ করবেন শক্তি থাকবে, আর যখন আল্লাহ তাহলে নিয়ে নিবেন তো তোমরা শক্তিহীন হয়ে যাবে, তোমাদের শক্তির উপরে তোমরা ভরসা করে আল্লাহ মাফের মানুষ করবে না, বরং তোমরা আল্লাহ তাদের উপর বিশ্বাস করো, আল্লাহ কাপড় করে না মানো, আল্লাহ মহান। তারা তাদের শক্তিকে মুক্ত হয়ে বলল মানা শক্তি নিন্দা করিয়া আমাদের সাথে ঘরে শক্তি ছড়িয়ে আবার কে তারা তরুণ ছিল আল্লাহ তালার সাথে। আল্লাহ তালা আগে দুর্গার স্থানকে দাওয়াত দেওয়ার জন্য পাঠালেন, তিনি দাওয়াত দিলেন, মেহনত করলেন, আর তারা তরুণ ছিল যে আল্লাহ তালা তাদের চ্যালেঞ্জের জবাবে দুর্গার স্থানকে বললেন যে হে হুম আপনি তাদের থেকে জিজ্ঞেস করেন, যিনি তোমাদেরকে কয়দা করেছেন, যিনি তোমাদের মধ্যে শক্তি রেখেছেন, তিনি কি তোমাদের কাছে মহাশক্তি নন? তিনি কি তোমাদের কাছে বড় শক্তিশালী নন? যিনি তোমাদের মধ্যে শক্তি রেখেছেন, যিনি তোমাদের উপরে যে শক্তিশালী জাতি হিসেবে পয়দা করলেন, তো তুমি কি আরো বেশি শক্তিশালী নন? তুমি কি আরো বেশি শক্তিশালী? তোমার কেন কাজ করতে তেমন দিতেছ? তোমার নিজেদের গায়ে পড়তে নিজস্বদের আর নিজের শক্তি মনে করতেছ, তার না তারা সাত দিন সাত চাকরি আর তিন পর্যন্ত প্রচন্ড তুফানি বাতাস দিয়ে ওই জাতিকে খতম করে দিলেন, আর তাদের গ্রহগুলোকে বাতাস আকাশে উড়ে নিয়ে জমিনের মধ্যে নিক্ষেপ করলো। আল্লাহ তাআলা হুজুর সত্যকে বলতেছেন হে মোহাম্মদ সত্তান, তারা এভাবে জমিনের উপর করেছিল যেন উপরানে প্রচুর গাছ, কিন্তু যেন উপরানে প্রচুর গাছ পড়ে আছে জমিনের মধ্যে, আমি তাদেরকে শেষ করে দিলাম, খতম করে দিলাম, তাদের শক্তি অহংকারকে আমি চিহ্ন বিচ্ছিন্ন করে দিলাম। আমি যাদের ফলে সময় তাদের মধ্যে ছিল আপনার কারিগরি বিদ্যা, টেকনোলজি, প্রযুক্তি, এসব এ লাইনে তারা যারা উন্নত জাতি ছিল, সে প্রযুক্তির অহংকার ছিল তাদের, কারিগরি বিদ্যার অহংকার তাদের মধ্যে ছিল। নবী তাদেরকে দাওয়াত দিলেন যে দেখো অহংকার করবে না, আল্লাহ তাআলার শক্তির মোকাবেলায় তোমরা কিছুই করতে পারবে না। সারা দুনিয়ার সমস্ত শক্তি, সমস্ত বস্তুর শক্তি যদি একত্রিত হয় তা আল্লাহর শক্তির মোকাবেলায় এগুলো কিছুই না। তাই সমস্ত শক্তি আল্লাহ তালের দেওয়া, আল্লাহ তালের উপায় করা, তোমরা আল্লাহ তালাকে স্বীকার করো, আল্লাহ তালার গুলামী এবং আল্লাহ তালার বস্তুকে স্বীকার করো, আমার তরফে জীবন যাপন করো, আল্লাহ তালা তোমাদেরকে দুনিয়াতে ইজ্জত দেবেন, সম্মান দেবেন, সম্মতি দেবেন, সফলতা দেবেন, আখেরাতেও দেবেন, দুনিয়ার জীবনে নিরাপদ হবে, আখেরাতের জীবনে নিরাপদ হবে। তারা মানবে না তো আল্লাহ তালা তাদেরকে তাদের ঘরের মধ্যে রাখিয়া ফেরেশতার আওয়াজের মাধ্যমে তাদের ধ্বংস করে দিলেন। ফেরেশতা এমন ভয়ানক আওয়াজ দিল তাদের আবাদের উপর আছে যে আওয়াজে তারা তাদের বন্ধ ঘরগুলোর মধ্যে তিনটা যুদ্ধা থেকে মরে গেলে সব আল্লাহ তালা সেই জাতিকে খতম করে দিলেন। আপনি তাদের কর্মী সহজ কর্মে কর্মী সাদা বড় বড় জাতি দুনিয়াতে আসছিল, কর্মী সাদা কৃষক জাতি কৃষির লাইনে তারা বড় উন্নত জাতি ছিল, তাদের বিরাট বিরাট প্রজেক্ট ছিল, তাদের কৃষি প্রজেক্ট ছিল বিশাল বিশাল, মানকে মান লম্বা, তারা কৃষি প্রজেক্ট ছিল, তাদের কৃষির লাইনে তারা অত্যন্ত উন্নত ছিল, ফলের বাগান ছিল আর ফসলের তাদের প্রজেক্ট ছিল, এসব কিছু এগুলো তাদেরকে অহংকারের মধ্যে ফেলে দিচ্ছে যে তারা বড় উন্নত জাতি, তাদের কোনো অভাব নেই, তাদের শক্তি তাদের কাছে সব কিছু আছে, তারা নাফরমানির মধ্যে মুক্ত হয়ে নদী আছে, তাদেরকে বোঝালেন এই জাতি হয়ে আমার কম, আমি আল্লাহ তালা সত্তা থেকে তোমাদের কাছে প্রেরিত, তোমরা এক আল্লাহকে স্বীকার করো, এক আল্লাহর শক্তির উপরে বিশ্বাস করো, রকিম করো, এক আল্লাহ থেকে সব কিছু হয়ে গেল, রেসিডেন্টের মধ্যে চিন্তা করি, আল্লাহ তালা গুলামি আল্লাহ থেকে ব্যবস্থাকে স্বীকার করো, আমার তোমাকে জিন্দগি যাপন করো, তাহলে আল্লাহ তোমাদেরকে জন্য আপনাকে চালিয়ে করে দিবেন। কিন্তু তারা তাদের এই প্রসেস আর তারা তাদের এই বিশাল কৃষিক্ষেত্র এসব পুরান প্রচুর আর ঘরের প্রচুর তাদের অন্তরের মধ্যে তারা মনে করতেছিল যে আমাদের তো আমরা কারো মোকা করছি না, আমরা কারো মহতা আছি না, আমাদের কারো প্রয়োজন নাই, আমরা আমাদের বুদ্ধি আর মেহনত আর শ্রম দিয়ে আমরা আমাদের জীবনের সব সমস্যার সমাধান করে ফেলবো এই কৃষি লাইনের উন্নতির মাধ্যমে। কিন্তু আল্লাহ তাআলা দেখার জন্য তাদেরকে নদীর আওয়াজকে যখন তারা অস্বীকার করলো, তা আল্লাহ তাআলা বাঘ বাংলা পানি দিয়ে আল্লাহ তাদের সমস্ত কৃষিক্ষেত্রগুলোকে কৃষি প্রজেক্টগুলোকে রাতারাতি ধ্বংস করে দিলেন। সকালবেলায় তারা দেখল যে মনে হয় যেন হাজার বছর থেকে এই সমস্ত জায়গাতে কোনো আবাদি ছিল না, কোনো ফসল ছিল না, কোনো প্রজেক্ট ছিল না, এরকম মন হয়ে গেছে এক রাতের মধ্যে। এইভাবে রোগীদের একের পর এক আসতেছিলেন দুনিয়াতে, আমিভাবে দাওয়াত দিতেছিলেন মানুষকে আল্লাহ তাআলার দিকে, যারা মানতেছিল তাদেরকে আল্লাহ তাআলা কামিয়াব করতেছিলেন, তারা কামিয়াব হতেছিল, সফল কাম হতেছিল, আর যারা রোগীদের দাওয়াতকে অস্বীকার করতেছিল তার মোকাবিলায় আসতেছিল, আল্লাহ তার কুদরত দ্বারা শক্তি দ্বারা তাদেরকে আল্লাহ তাআলা খতম করে দিলেন, এবং তাদের দুনিয়াও বরবাদ হয়েছে, আখেরাতও বরবাদ হয়েছে। সর্বশেষ যদি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সমগ্র দুনিয়ার জন্য নবী করে রহমত করে আল্লাহ তাআলা পাঠালেন হেদায়েতের মাধ্যম হিসাবে, আল্লাহ তাআলা উন্নতি দাওয়াত রহমত দিয়ে পাঠালেন অন্যান্য মহিলা এক নির্দিষ্ট এলাকা আর নির্দিষ্ট সংখ্যার লোকদের উপর মেহনত করার জন্য আল্লাহর পক্ষ থেকে পূর্ণতাকে প্রাপ্ত হতেন, আর তারা তাদের নির্দিষ্ট এলাকার মধ্যে নির্দিষ্ট সংখ্যার উপরে মেহনত করত। এরপরে নবী চলে যেতেন, নবী আসতেন, দাওয়াতের মেহনত জিন্দা হতো, দাওয়াতের মেহনতের কারণে মানুষের মধ্যে হক কবুল করার আগ্রহ এবং যোগ্যতা পয়দা হতো, এবং তারা নবীর দাওয়াতের উপরে তাদের জিন্দগিকে ভোগ দিত, আর নবীর গতানু তরিকা তারা শুরু করে দিত। কিন্তু আবার যখন নবী চলে যেতেন, আর নবী চলে যাওয়ার কারণে দাওয়াত বন্ধ হয়ে যেত, আর দাওয়াত বন্ধ হয়ে যাওয়ার ফলে মানুষের মধ্যে হক কবুল করার আগ্রহ আর মানুষের মধ্যে হকের উপর চলার যোগ্যতা ধীরে ধীরে খতম হয়ে যেত, খতম হয়ে যেত। আল্লাহ তাআলা দাওয়াতের মেহনতের মধ্যে হক কবুল করার ইস্তেদাদ ও যোগ্যতা রেখেছেন। মানুষ যখন দাওয়াতের মেহনত করে তো মানুষের মধ্যে হককে কবুল করার যোগ্যতা পাওয়া যায়। আপনি যখন একটা মহল্লার মধ্যে দাওয়াতের মেহনত শুরু করে দেন, যেখানে দাওয়াত নাই, গাছ নাই, কালি নাই, আড়াই ঘন্টার মেহনত নাই, আট ঘন্টার মেহনত নাই, আপনি এই সমস্ত মহল্লার মধ্যে গিয়ে মেহনত শুরু করে দেন, মেহনত শুরু করার সাথে সাথে আপনি সপ্তাহ দশ দিনের মধ্যে তার খাবেন ফলাফল এবং রেজাল্ট আপনি দেখতে পাবেন। তো ধীরে ধীরে মসজিদে মুসল্লি সংখ্যা কি হতে পারে বাড়তেছে, আমি ধীরে ধীরে মুসল্লিদের সংখ্যা বাড়তেছে। যেখানে আপনি দাওয়াতের মেহনত শুরু করবেন, এমনকি আপনি একটা চলন্ত বাসের মধ্যে চলেন আর আপনি তারা দাওয়াত দেওয়া শুরু করবেন, তো আপনি দেখবেন যে পুরো বাসের মধ্যে একটা দিনই সেজা পরিবেশ টাইম হয়ে যাবে, দিনই সেজা এবং পরিবেশ টাইম হয়ে যাবে। লাইনের মধ্যে, রেলের মধ্যে, হাওয়া জাহাজের মধ্যে যেখানে আপনি থাকেন, আপনি সেখানে দাওয়াত দেন, ঘরে দাওয়াত দেন, তো ঘরের মধ্যে দিনই সেজা পরিবেশ টাইম হবে। কেননা দাওয়াত নদীদের মেহনত, দাওয়াত তাদের মেহনত, নদীদের মেহনত সর্বযুগের সর্বযুগের নবীদেরকে আল্লাহ তাআলা দাওয়াতের মেহনত দিয়ে পাঠাইছেন। দাওয়াতের মেহনত আল্লাহ তাআলার পক্ষ থেকে, আল্লাহ পাকের পক্ষ থেকে এই দাওয়াতের মেহনত হেদায়তের জন্য নিশ্চিত আমল, এক নিশ্চিত মেহনত, তিনি মেহনত হেদায়ত হাসিল করার জন্য তিনি মেহনত হলো দাওয়াতের মেহনত। যেখানে দাওয়াতের মেহনত চালু হবে সেখানে মানুষের মধ্যে হককে কবুল করার যোগ্যতা পয়দা হতে থাকবে, মানুষ হকের দিকে ফিরতে থাকবে। আলাইসালাম দাওয়াত দিবেন, দাওয়াতের দ্বারা মানুষের মধ্যে হক কবুল করার যোগ্যতা পয়দা হতো, মানুষের ভিতরে একই সৈন্য হয়ে যেত, মানুষের ভিতরে আমলের তলব পয়দা হতো, আর মানুষ গ্রেফতার যোগ্য দাওয়াত হতে চলা শুরু করত। আর যখন নবী চলে যেতেন তো দাওয়াত বন্ধ হয়ে যেত, দাওয়াত বন্ধ হয়ে যাওয়ার ফলে ধীরে ধীরে মানুষের মধ্যে হকের ওপর চলার যোগ্যতা তলব বন্ধ হয়ে যেত, খতম তলব খতম হয়ে যেত এবং হকের উপর চলা বন্ধ হয়ে যেত। আবার নবী আসতেন তো তিনি দাওয়াতের দ্বারা শুরু করতেন, আবার মানুষের মধ্যে হক এত চলার মানুষের মধ্যে পয়দা হতো। এইভাবে রসুল্লাহ সাল্লাহ পর্যন্ত যে কেউ নবীদের এই সিলসিলা চাল্লা চালা চালাইছেন, আসলে নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নিয়ে আসতেন, সারা দুনিয়ার জন্য তিনি নবী হয়ে আসতেন, সমগ্র জগতের সমস্ত মানুষের জন্য নবী হয়ে আসলেন, আর সবার জন্য দিনে দাওয়াত নিয়ে আসলেন আর মেহনত নিয়ে আসলেন, সর্বকালীন সমস্ত মানুষের জন্য তিনি নবী এবং মেহনত করে দুনিয়াতে আসতেন। তিনি যে সর্বদর্গ মেহনত শুরু করলেন মক্কার জমিন থেকে, কিন্তু ওনার মেহনতের ময়দান হিসেবে ওনার সামনে ছিল সমগ্র দুনিয়া, সারা দুনিয়া। আমার সন্না কৌরিয়া তা সকল লিগ্নার তারা দুনিয়ার মানুষের জন্য সুশোক মন্ডল দান করি এবং ভয় প্রদর্শন করেন হিসাবে তিনি সারা দুনিয়ার মানুষকে সামনে রাখি মক্কার জমিন থেকে আওয়াজ করেন আমি হল্লাহ মহতরম গ্রেফতার করব তুমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও জানতেন যে তিনি দুনিয়া থেকে চলে যাবেন, তিনি সুরক্ষায় নন, জমিনে অন্যান্য নবীরাও দুনিয়া থেকে প্রস্থান করেছেন চলে গেছেন, তাকে একদিন চলে যেতে হবে, কিন্তু তার দায়িত্ব তার মেহনত সারা দুনিয়ার জন্য সমগ্র পৃথিবী তার মেহনতের উপর আব্দুল হাসানের মেহনতির উপরে যেভাবে মানুষের জন্য হেদায়তের রাস্তাকে খুলত এবং দেশের সাহাবাদের মেহনতির উপরে যেভাবে আল্লাহ মানব জাতির জন্য হেদায়তের রাস্তা খুলছেন, আবার যখন এই উন্নত দাওয়াতের মেহনতকে নবদী পরীক্ষা করা শুরু করবে তা আল্লাহ তারা এই জমানেও সারা দুনিয়ার মানুষের জন্য হেদায়তের রাস্তা খুলে দিবেন, হেদায়তের রাস্তা খুলে দিবেন। আর দাওয়াত দাওয়াত ছাড়া দাওয়াত আমরা অন্য কোনো দিনের অন্য কোনো মেহনতকে অস্বীকার করি না, আমরা দিনের অন্য কোনো মেহনতকে অস্বীকার করি না। আমরা এটা বলি যে দাওয়াত তো আল্লাহ তাআলার নির্দেশিত, আল্লাহ তাআলার বাছাইকৃত মেহনত, দাওয়াত তো নবীদেরকে দাওয়াতের জিম্মাদারিতে আল্লাহ দিতেন, কে দিতেন? আল্লাহ দিতেন। আর নবীদেরকে দাওয়াত কে শিখাইতেন? নবীদেরকে দাওয়াত কে শিখাইতেন? আল্লাহ শিখাইতেন। তো প্রত্যেক নবী দাওয়াত নিয়ে আসতেন, তো দাওয়াত শিখানোওয়ালা আল্লাহ, আর দাওয়াতের জিম্মাদারি দেওয়ালা আল্লাহ। আল্লাহ তালা নবীদেরকে দাওয়াত ছাড়া অন্য কোনো আমল দিয়ে দিয়েছে তখন নাই, আর নবীকে দাওয়াত দিয়ে পড়েছেন। তাহলে বুঝে গেল দাওয়াত হেদায়ত পাওয়ার জন্য নিশ্চিত আমল, নতুন আমল এটা। এটি তো দাওয়াতকে নিজের হেদায়তের নিয়তে, নিজের স্তরে সংশোধনের নিয়তে, নবদী পরিচয়, শাহাদাতের পরিচয়, আপনার জান ও মালকে খরচ করে দাওয়াতের রাস্তা, তো আল্লাহ তাআলা তাকে হেদায়ত দিবেন, তারই জিন্দিকে আল্লাহ তাআলা বানিয়ে দিবেন এবং তার মেহনতকে আল্লাহ অন্যদের হেদায়তের জন্য জড়িয়ে বানিয়ে দিবেন। যতদিন পর্যন্ত এই উন্নত দাওয়াতের মেহনতকে জিন্দিগির মাত্র বানিয়া উদ্দেশ্য বানিয়া এই দাওয়াতের রাস্তায় আপনার জান ও মাল লাগাইতেছিল, আপনার সব কিছু দিলাইতেছিল, উন্নতের হার তবকা হার শ্রেণী এই দাওয়াতের রাস্তায় জানমালের কোরবানি দিতেছিল, আল্লাহ তার এই উন্নতকে সাহায্য করতেছিলেন, এই উন্নত আল্লাহ সকল পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত ছিল, মদত প্রাপ্ত ছিল, এই উন্নতের দোয়া আল্লাহ থেকে কবুল ছিল, এই উন্নতকে আল্লাহ হেফাজত করতেছিলেন এবং সর্ব অবস্থায় উন্নতকে সাহায্য করতেছিলেন। কিন্তু যখন থেকে দাওয়াত উন্নতের হাত থেকে ছুটি গেছে, তো আল্লাহ পাকের গায়েবী মদত এবং অদৃশ্য সাহায্য ও মদত থেকে এই উন্নত মাহরুম হয়ে গেছে এবং দাওয়াত ছুটি যাওয়ার কারণে ওই উন্নতের মুসলমান অন্য জাতিতে বঞ্চিত হয়েছেই, অন্য জাতিতে ইসলাম থেকে বঞ্চিত হয়েছেই দাওয়াত ছুটির কারণে, উন্নতের মুসলমানের হাত থেকে দাওয়াত ছুটি যাওয়ার কারণে অন্য জাতি ইসলাম থেকে বঞ্চিত হয়েছে, খুব মুসলমানও ইসলাম থেকে দূরে সরিয়ে গেছে, খুব মুসলমানের জিন্দগিও ইসলামী ইসলামী দুর্গ আমল থেকে খালি হয়ে গেছে। এর একমাত্র কারণ দাওয়াত উন্নতের হাত থেকে ছুটে যাওয়া। যখন দাওয়াত উন্নতের জিন্দগির মধ্যে ছিল তো উন্নতের জিন্দগিটা দেখেন, প্রথম যুগের সাহাবাদের জিন্দগি দেখেন, সত্তরে একশো ভাগ নামাজি ছিল, সত্তরে একশো ভাগ রোজাদার ছিল, সত্তরে একশো ভাগ হজকর্মী জাকাত জমিওয়ালা ছিল, সত্তরে একশো ভাগ ন্যায় চাকর্ণওয়ালা এবং দেশকার বুজুর্গ ন্যায় চাকর্ণওয়ালা সৎকর্ণওয়ালা ছিল। সত্তরে একশো ভাগের জিন্দগি সত্যতার উপরে, সত্যতার উপরে আমানতদারির উপর ছিল, ইনসার ছিল, উন্নতের জিন্দগির মধ্যে মহব্বত ছিল, ভালোবাসা ছিল, আর দেশকার বুজুর্গ নিরাপত্তা ছিল, উন্নতের জিন্দগির মধ্যে উন্নত মুনি ছিল, চুক্তি ছিল, আপসের মধ্যে একতা এবং ঐক্য ছিল, সব কিছু ছিল যতদিন পর্যন্ত উন্নতের মধ্যে দাওয়াত জিন্দে ছিল। দাওয়াত জিন্দে ছিল, দিন জিন্দে ছিল, আর দিন জিন্দে ছিল, দিনের সমস্ত দিন জিন্দগির মধ্যে যত কল্যাণ আর যত খায়ের আর যত ভালাই আল্লাহ তালা রাখছেন সমস্ত ভালাই উন্নত পাইতে ছিল, সমস্ত ভালাই উন্নতের জিন্দগির মধ্যে ছিল। আর যখন দাওয়াত ছুটি গেছে উন্নতের হাত থেকে, তো দাওয়াত ছুটি যাওয়ার কারণে দিন মিটে গেছে, আর খোঁজ স্বয়ং নিজের জিন্দগি থেকে দিন মিটে গেছে, অন্য জাতি দিন পাবে কোথায়? উন্নতের মধ্যে দুইটা ভাগ, একটা উন্নত মুস্তাজাব, উন্নত দাওয়াত, এক উন্নত যারা ইসলামকে কবুল করেছে, আল্লাহ দাওয়াতকে কবুল করেছে তারা মুসলমান, আর উন্নত যারা কবুল করে নাই তারা অমুসলমান। অমুসলমানের দিন পাবে কার কাছে? কার কাছে ভাই? অমুসলমানের যে দিন পাইতে চায় কার কাছে পাবে? ইসলাম পাইতে চায় কার কাছে পাবে? মুসলমানদের কাছে পাবে। তো মুসলমানের জিন্দগির মধ্যে দিন থাকলেই সে পাবে, আর যদি মুসলমানদের জিন্দগির মধ্যে দিন না থাকে তাহলে কোথা থেকে পাবে সে? তো দাওয়াত ছুটি যাওয়ার কারণে সবচেয়ে বড় যে ক্ষতি হচ্ছে সেটা হলো স্বয়ং মুসলমানের জিন্দগি, ইমান থেকে ইসলাম থেকে, ইসলামী আখলাক আর ইসলামী চরিত্র এবং ইসলামী আমল ও সব কিছু থেকে মুসলমানের জিন্দগি খালি হয়ে গেছে। তো যে মুসলমানের জিন্দগি নিজের জিন্দগি ইসলাম থেকে খালি, ইসলাম থেকে ধরো, সে অন্য জাতিকে কিভাবে দাওয়াত দেবে? সে অন্য জাতিকে ইসলাম কিভাবে বুঝাবে? মদিনায় মদিনায় মনোমারা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের মেহনত তারা এমন সজাগ পরিবেশ কায়েম করছিল যে চব্বিশ ঘন্টা মুসলমানের জিন্দগির ভিতরে ইসলামী সমস্ত আমল এবং ইসলামী জিন্দগি 24 ঘন্টা মুসলমানদের জিন্দগির মধ্যে, তাদের কামারিদের মধ্যে, তাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে, তাদের ঘর ও সংসারের মধ্যে, তাদের পোশাক পরিচ্ছদের মধ্যে, তাদের বিয়ে সাজির মধ্যে, তাদের সামাজিকতার মধ্যে, সব জায়গাতে সবকিছুতে ইসলাম পরিষ্কার ছিল, ইসলাম প্রকাশপাতি ছিল এবং মানুষ একজন মুসলমানকে দেখা ইসলামকে বুঝতে পারত। কোনো মানুষকে ইসলাম বোঝাবার জন্য বক্তৃতার দরকার হবে, কোনো মানুষকে ইসলাম বোঝাবার জন্য ঘন্টা দু ঘন্টা বক্তৃতা দেওয়া লাগুনি, অনেক বড় বই পড়া লাগুনি, ইসলামকে দিল বলে অফিসার ও বইটা ইসলামের উপর লেখা হচ্ছে, ওটা বললে আপনি ইসলাম বুঝতে পারবেন, অথবা ওখানে 2 ঘন্টা 2.5 ঘন্টা ইসলামের উপর একজন বক্তব্য রাখলো, আপনি ওটা ভালোভাবে শুনে তাহলে ইসলাম সম্পর্কে আপনি জানতে পারবেন। ইসলামকে জানার জন্য, ইসলামকে বুঝার জন্য একজন মুসলমানের বাস্তব জীবনই যথেষ্ট ছিল। একজন মুসলমান ব্যবসা তার ব্যবসাকারী ইসলামকে বোঝার জন্য যথেষ্ট ছিল। একজন একজন লেনদেনকারী লেনদেন মুসলমান লেনদেনকারী তার লেনদেনই ইসলামকে ইসলামের পরিচয় দেওয়ার জন্য যথেষ্ট ছিল। একজন মুসলমানের বিয়ে থাকি, একজন মুসলমানের সাংসারিক জীবন, একজন মুসলমানের সামাজিক জীবনে তার অবস্থান প্রমাণ করে ইসলাম ইসলাম কাছে বলে তারা দুনিয়াতে সাহাবায়ে কেরাম গিয়েছেন, ওই আমলি জিন্দগি নিয়ে তারা যেখানে গেছেন সেখানের লোকেরা তাদেরকে জিজ্ঞেস করছে তোমরা কারা, বলছে আমরা মুসলমান, বলো তো তোমরা আমাদের কাছে কি চাও, বলে আমরা চাই যে তোমরা আমাদের মতো মুসলমান হয়ে যাও, তোমরা আমাদের মতো মুসলমান হয়ে যাও, তুমি ইসলামা আমাদের মতো মুসলমান হয়ে যাও। সেখানে লম্বা করে তফসিল করেন নাই তো মানুষ সাহাবাদের জিন্দগি যদি করেছে তারা অভাবান্বিত হতো আর তারা বুঝতে পারতো ওই জিন্দগি সঠিক জিন্দগি। আজকে মুসলমান আমরা মুসলমানদের তো একে অন্যের প্রতি আজকে আজকে আস্থাহীন, আমাদের একে অন্যের প্রতি আস্থা নাই, একে অন্যের সাথে সুসম্পর্ক নাই, একে অন্যের একে অন্যকে দেখতে পারি না, একে অন্যের সাথে শত্রুতা, একে অন্যের সাথে দুশ্মনি, একে অন্যের সাথে সর্বযুগে বিভিন্ন রকমের অবস্থানে আমরা আছি, যেগুলা সর্বযুগ ইসলামের পরিচয়ের জন্য অত্যন্ত ক্ষতিকারক, একজন মুসলমানের পরিচয়ের জন্য অত্যন্ত ক্ষতিকারক। তাদের বিভিন্ন দাওয়াত তবলিগের মেহনতটা প্রথমে মুসলমানদের উপরে হতেছে, যাতে মুসলমানদের জিন্দগি যদি ওই মেহনতের মাধ্যমে এক আদর্শ জিন্দগি হয়ে যায়, যদি সাহাবাগম জিন্দগি ছিল তাহলে ওই মুসলমানের জিন্দগিকে দেখে সারা দুনিয়ার মানুষ ইসলামকে বুঝতে পারবে এবং ইসলামের দিকে আসবে। যে সর্বযুগে রসুল্লাহ ইসলাম শুধু কোনো এক জাতির জন্য তিনি আসেন নাই, সারা দুনিয়ার সমস্ত মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্যই রসুল্লাহ ইসলামের দিনের মধ্যে তরফ ছিল, ব্যথা ছিল, অস্থিরতা ছিল, আর তিনি এটা চাইছেন যে একজন উন্নত যেন জাহান্নামে না যায়, একজন উন্নত যেন আমার জাহান্নামে না যায়। যুবরাজাম যখন বলতেছিলেন মোহাম্মদ আল্লাহ তালা আপনাকে সন্তুষ্ট করে দিবেন জাহান্নামের দিন, আপনার উন্নতির ব্যাপারে হুজুর সাহেব বলছেন আমার একটা উন্নত যদি জাহান্নামে যায় আমি রাজি হব না, সন্তুষ্ট হব না জাহান্নামের দিন। সমগ্র মানব জাতি সব রসুল ইসলামের উন্নত এক ইহুদির জানাজা নিয়ে যাওয়া হয়ে গেছে, হুজুর ইসলাম কানতেছেন, লোকেরা বলে এরা কেউলা কানতেছেন কেন, এত ইহুদি আর মুসলমান, হুজুর বলেন আমি জানি তাই তো কানতেছি, আমি জানি তাই তো কানতেছি যে আমার উন্নত আমার উন্নত আমার সামনে জাহান্নামে যাচ্ছে, আমার আমি কাঁদবো না তো কি করবো। একজন ইহুদিও ইহুদির ব্যাপারে তার অন্তরের মধ্যে ডাইরেক্ট ছিল যে সে যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে যেত, সে যদি ইসলামী জিন্দগি লাভ করত, সে যদি ইমান হাসিল করত, সে যদি আল্লাহ আল্লাহ রসুলের পরিচয় পাইত আর আল্লাহ আল্লাহ রসুলের ব্যাপারে পরিচয় জিন্দগি যাপন করে জাহান্নামের আগুন থেকে বাঁচতে যেত। এই ডাইরেক্ট হুসুর ইসলামের অন্তরে ছিল এক নজওয়ান ছেলে, নজওয়ান 12-13 বছর বা 15 বছর বয়সের এরকম ছেলে যে সবসময় রসুল ইসলামের সভ্যতা আসতো, অনেকদিন থেকে তাকে দেখা যাচ্ছে না, হুজুর ইসলাম সাহাবাকে জিজ্ঞেস করলেন ওই ছেলেটা কোথায়, ওই দিয়ে ওদের ছেলেটা যে আমার মজলিসের মধ্যে আসতো কয়েকদিন থেকে তাকে দেখছি না, যে আরো ছেলে আসে তো মৃত্যু যন্ত্রণা কাটক বিছানায় সাহিত্য অসুস্থ সে মরে মরে অবস্থা, হুজুর বলুন তো রসে বসে আছি, আর সেখানে গেলেন তার মাতার কাছে বসতে বসে বললেন যে বলাম ও ছেলে বলো লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ, ও ছেলে তার বাপের দিকে দেখা দিচ্ছে কারণ বাপ তো ইহুদি আর ইহুদি মুসলমানদের বড় শত্রু, হুজুর সাহেবের বড় শত্রু, এখন বাপ ওটার উপর রাজি হবে কিনা ওই জন্য বাপের দিকে দেখা দিচ্ছে, আর বাপ যদিও ইহুদি ছিল কিন্তু তারা তো আহলে কিতাব ছিল, নবীর উম্মত ছিল, তাদের কাছে তো আসমানি কিতাব আছে, এই আসমানি কিতাবের মাধ্যমে তারা জানতে পারছে যে ইনি নবী সত্য, ইনি নবী সত্য, এবং এই নদীর আকৃতি হচ্ছে আফগানিস্তানের মধ্যে আছে শত্রুতা দশত্ব হিংসার কারণে তারা মোহাম্মদ সাচ্চন্দ্র নদী হিসেবে মানে না, কিন্তু এই নদীকে কথা তারা জানে। তাই সে তার ছেলেকে বললো আর তো আগাল কাছেন এই ব্যাটা আমার দিকে তাকাস না, মোহাম্মদ সাচ্চন্দ্র কি বলে সেটা শোন। ছেলে কর্মা করলে দুনিয়া থেকে চলে গেল। হুজুর সাল্লাম চেহারা উজ্জ্বল আনন্দ ধরে গেল চেহারা, তিনি উত্তর বললেন আলহামদুলিল্লাহ আল্লাহি আনকাজাহু মিনান্নার, আল্লাহ পাকের সমস্ত প্রশংসা যিনি আমার ছেলে ওই ছেলেটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচালেন। তো কর্মা পাইল দেশটা বুঝব এখন চিন্তা করেন যে আজ তারা দুনিয়াতে অবস্থান দর্শন করতো প্রায় 400 কোটি 450 কোটি হবে বা 400 কোটি বেশি হবে 500 কোটি হবে, 700 কোটি যদি হয় তো 200 কোটি মুসলমান বা 450 কোটি হলে 800 কোটি মুসলমান আছে। তো এখন কবে আমরা 450 কোটি অমুসলমান তাদের ইমানের চিন্তা করবো, তাদের ইসলামের চিন্তা করবো, তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করবো, যেখানে 250 কোটি মুসলমানের হালে অত্যন্ত খারাপ চেষ্টা করবো। চেতনীয় অবস্থা গড় গড় আল্লাহর পরায়ত্ব তরক করা হইতেছে, গড় গড় বাসের মানুষ এবং দেশে গুণের পরিবেশ আর মসজিদগুলো আবাদ হয়ে যেতেছে, বাজারগুলো আবাদ হইতেছে আর সব জায়গায় ইমান আমলের পরিবেশ মিটতেছে আর মুসলমানের জিন্দগি থেকে নতুন ইসলাম ইসলাম খতম হয়ে যেতেছে। ইসলামী মামলা ইসলামী মহাসেরা ইসলামী পারিবারিক জীবন সামাজিক জীবন ব্যক্তি জীবন এবং দেশটার বিরুদ্ধে সমস্ত কিছু ইসলামী আখলাক ও চরিত্র আজ মুসলমানদের জিন্দগি থেকে খতম হইতেছে। আজ ইসলামের ফরজগুলো আল্লাহ পাকের ফরজ হুকুমগুলো কিন্তু নামাজ রোজা হজ জাকাতের মতো ফরজ আকামাত মুসলমানের জিন্দগির মধ্যে মিটতেছে। আমার অবস্থায় ও তার 450 কোটি মুসলমান উন্নত হুজুর সালামের দ্বারা ওদের কিন্তু কারা করবে আর আমার অবস্থায় 250 কোটি মুসলমান যারা ইসলাম থেকে দূরে সরে আছে তারা ইসলাম সম্পর্কে জানে না ইসলাম থেকে দূরে আছে এদের কিন্তু কারা করবে। এই জন্য দোস্তার বুঝলো দাওয়াত তবলিগের মেহনত প্রাথমিক ভাবে এটা মুসলমানদের উপরে মেহনত করা হচ্ছে যে সমস্ত মুসলমানকে ব্যক্তিগত ভাবে এর উপর তৈরি করে হচ্ছে আল্লাহর বান্দা এবং হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা হওয়ার কারণে তার উপর দায়িত্ব হলো যে সে আল্লাহ তাকে বান্দগির সাথে আল্লাহর গোলামির সাথে জিন্দগি যাপন করে আর নবীর উন্নত হওয়ার কারণে তার উপর দায়িত্ব হলো যে আল্লাহ তাকে বান্দগিকে আল্লাহ তাকে গোলামিকে আল্লাহ তাকে দক্ষতাকে অভাবতকে তমাম দুনিয়াকে চিন্তা করা এবং সমস্ত মানুষকে আল্লাহ তাদের গোলামের উপর উঠাবার জন্য দাওয়াতের মেহনতকে জিন্দগির মাত্র করাইয়া আল্লাহ দেওয়া জান আর মান আল্লাহ তার কাছে আমানত রেখেছে এই জান মালকে নবদী তরিকায় এই দাওয়াতের রাস্তা খরচ করবে যাতে আল্লাহ পাক ইব্রাহিমকে তারা তাকে হেদায়ত দিবে অন্য অন্য মানুষকে আল্লাহ তারা হেদায়ত দিবে আর যে যতটুকু কোরবানি দিবে যার মেহনতে তারা যত লোক হেদায়ত পাবে এবং হেদায়তের রাস্তা চলবে আল্লাহ তারা তাকে একা ওই পরিমাণ মেহনতের এবং আমলের নেতিও সবাব চান করবেন আল্লাহ তালা যেহেতু সে তার করিয়া এবং উসুলা হয়েছে একজন দায়ী ক্যামতের ময়দানে হাজারো আমল হাজারো নেতির উঠবে এমন সে তার নিজের নেতি সম্পর্কে তার কাছে সন্দেহ আসবে যে এত নেতি তো আমি করি নাই এত নেতি আমার কোথা থেকে। তো তাকে বলা হবে যে তুমি যে মানুষের মধ্যে মেহনত করেছ মানুষকে দায়ের করেছ মানুষকে দিন শিখেছ মানুষকে ইমান শিখেছ মানুষকে আখলাক শিখেছ মানুষের দ্বারে দ্বারে ধরে ধরে আর নিজের ঘর বাড়ি ছেড়ে দূর থেকে দূরে দিকে মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দিয়েছে তোমার মেহনতের দ্বারা যত লোক হেদায়ত করেছে হেদায়তের রাস্তা চলেছে তাদের মেহনতের দ্বারা যত লোক হেদায়ত করেছে হেদায়তের রাস্তা চলেছে তাদের মেহনতের দ্বারা পরবর্তী যত লোক হেদায়তের ঘরে এসেছে হেদায়তের রাস্তা চলেছে তাদের সমগ্র মেহনত ও আমলের পরিমাণ আমল আল্লাহ তাআলা তোমাদের তোমাকে দান করেছে। ওর ভালো বুঝবে এই উন্নত প্রথম দায়ী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত ইসলাম কবুল করতে এবং দাওয়াতের মেহনত শুরু করতে তিনি কেউ কথা হতো রবি আল্লাহ তালী এই জন্য ক্লামত পর্যন্ত দাওয়াতের কত মেহনত হবে সমস্ত মেহনত কমে হবে মেহনতের একত্রাংশ হয়তো তাহলে করে চলে আমার নামে জমা হয়ে হজরত মাওলানা রহমতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলা সাথে মহাদেশের মধ্যে ওই দাওয়াতের মানুষকে জিন্দা হওয়ার জন্য জরুরি এবং উসুলা বেড়াইছে তাই দোস্তের বুঝুন যে তার মেয়ে তার সে উসুলা হওয়ার কারণে আজ সারা দুনিয়াতে দাওয়াতের লাইনে যত মেহনত হতেছে আমি হইতেছে ইস্তেমা হইতেছে দোস্তের বুঝুন যে কোরবানি হইতেছে এই সমস্ত মেহনতে এই সমস্ত মেহনতে আমার এক একটা অংশ আল্লাহ তাআলা হজরত মাওলানা রহমতুল্লাহ আলাইহি আমার নামের মধ্যে জমা করবে। ধরে ভাইয়ের বুজুর্গ দাওয়াতের মেহনত বহু বড় মেহনত, এই জন্য নিয়োগ করি এরাজা করি যে ঈশা আল্লাহ আমরা এই দাওয়াতের মেহনতের জিন্দগি উদ্দেশ্য এবং মকসদ বানাইব এবং এই মেহনত এই মেহনত মত পর্যন্ত ঈশা আল্লাহ আমরা মেহনতকে করবো এবং এই মেহনতের দ্বারা নিজেদের জিন্দগি বানাইব এবং পুরো উন্নতির মেহনতের হতে হবে যাতে পুরো উন্নতির জিন্দগি বানে মেরে ভাই যতক্ষণ পর্যন্ত আপনি নিয়োগ না করবেন এরাজা না করবেন আগুন না করবেন এই মেহনতের দ্বারা নিজের হেদায় আছেন তাহলে মেহনত হবে হৃদয় পাওয়া যাবে না, হৃদয় পাওয়া যাবে না, হৃদয়কে নিয়োগ করতে হবে এই মেহনতের মধ্যে আমি নিজেও হৃদয়কের তলবের সাথে লাগি, আমি নিজেও নিজের জিন্দগি বদলানোর আমি লাগি যে আল্লাহ যেন আমার জিন্দগিটাকে ইমান আমার বুনিয়াদের উপরে হৃদয়কের বুনিয়াদের উপরে আল্লাহ তালা কায়েম করে দেন, আমার পুরো জিন্দগির মধ্যে যেন আল্লাহ পাকের আগামাত নতুন সুন্দর যেন জিন্দা হয়ে যায় এবং এর সাথে সাথে আমি ওকে কিছু করবো মেহনত করবো যে আল্লাহর বান্দাদের মধ্যে যেন এই দিনে জিন্দগি জিন্দা হয়ে যায়, ইমানের জিন্দগি জিন্দা হয়ে যায় এবং সমস্ত মানুষকে মেহনতের মধ্যে লাগাবে। এর জন্য দেশটার বিরুদ্ধে আল্লাহ রাস্তায় যারা সময় লাগেনি এখন পর্যন্ত তারা চার চার মাসের জন্য আমরা নিয়োগ করি, তাদের চার মাস লাগিয়েছে তারা দেশকে বিদেশের জন্য এবং অন্যান্য মূলকের মধ্যে মেহনতকে নিয়ে যাওয়ার জন্য সারা দুনিয়ার আনাতে কানাতে যাওয়ার জন্য আমরা নিয়োগ করি, কেননা আমাদের নদীকে আল্লাহ পুরো আলমের জন্য পাঠাইছেন, আমরা নদীর উন্নত হিসাবে তার নায়ক নিয়াবতের কারণে তার নায়ক হিসাবে আমরা সারা দুনিয়ার জন্য। এই জন্য মেরে ভাইয়া বুঝবো সমগ্র পৃথিবীতে দাওয়াতের মেহনতকে নিয়ে যাওয়ার জন্য কার কার নিয়োগ আছে রাজা আছে মেরে ভাই আল্লাহ আর মেরে ভাইয়া বুঝবো আর যাদের এখনো চার মাস হয় নাই তারা চার চার মাস এস্তেমা থেকে নগদ আল্লাহ একটা বের হওয়ার নিয়োগ তারা আল্লাহ কবুল করুন। এখন দেশটার বুঝবো সারা দশটাকে সারি হয়ে যান আর একটা কিছু আসরের নামাজ নামাজের জন্য তৈরি করুন আর এর সাথে সাথে আপসের মধ্যে একটা লোকে প্রস্তুত করতে থাকুন দাওয়াত দিতে থাকি প্রত্যেক ফিরতাওয়ালারা নিজেদের আগামীকে পুরো করার জন্য দাওয়াতের সেটা বানে ফিরতার ভিতরে প্রত্যেকের জন্য এখন একটা দাওয়াত করি পদু করতে যাচ্ছি বাইরে যাচ্ছি বাজারে যাচ্ছি দুজন যাচ্ছি দাওয়াত দিতে দিতে যাই প্রস্তুত করতে করতে যাই।